মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজে নাই, জবর নাই চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা। মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজে নাই, জবর নাই চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা। শুন শুন ওরে মন তুই বড় বোকা, আলিফের পাশে দেখ মিমের নকশা আঁকা। শুন শুন ওরে মন তুই বড় বোকা, আলিফের পাশে দেখ মিমের নকশা আঁকা। আলিফ মিমে মিশে এহেলো সবার শেষে, আলিফ মিমে মিশে এহেলো সবার শেষে। ছায়াবিহীন নবী আমার কামলিতে ঢাকা, মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজে নাই, জবর নাই চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা। কোরআনের প্রতি পারায় তুরের জ্যোতি দেখা যায়, জ্যোতি বলে আমার সাথী দিলাম আমি দুনিয়ায়। কোরআনের প্রতি পারায় তুরের জ্যোতি দেখা যায়, জ্যোতি বলে আমার সাথী দিলাম আমি দুনিয়ায়। দুনিয়া গড়ার তরে নিজেকে ভিন্ন করে, দুনিয়া গড়ার তরে নিজেকে ভিন্ন করে, বানালাম আমি তসবির আঁকা। মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজে নাই, জবর নাই চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা। আদম মানে মাটি আমি হলাম সাফিউল্লাহ, আমাকে সিজদা করতে বলছেন মাওলা। আদম মানে মাটি আমি হলাম সাফিউল্লাহ, আমাকে সিজদা করতে বলছেন মাওলা। অজানাই গন্ধম খাবো রসুলের উম্মত হব, আমি অজানাই গন্ধম খাবো রসুলের উম্মত হব। খুলবো না খুলবো না মারিফাত ঢাকা, মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজের নাই, জবর নাই চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা। আল্লাহ একা নয় রে বোকা, আল্লাহ একই পাক নূর, মুস্তফার চেহারাতে যার দেখি রে ভরিপুর। আল্লাহ একা নয় রে বোকা, আল্লাহ একই পাক নূর, মুস্তফার চেহারাতে যার দেখি রে ভরিপুর। আল্লাহর কুদরতি হাত মুহাম্মাদের হাত, আল্লাহর কুদরতি হাত মুহাম্মাদের হাত। ভিন্ন নয় বাহানা আল্লাহ বলে একা, মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজের নাই, জবর নাই চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা। আল্লাহর প্রশংসা আল্লাহ করে, আল্লাহ দরুদ পড়ে। সাফিয়াতে নয় জাতি নূরে মিমের কায়া গড়ে। আল্লাহর প্রশংসা আল্লাহ করে, আল্লাহ দরুদ পড়ে। সাফিয়াতে নয় জাতি নূরে মিমের কায়া গড়ে। শরিয়াতে আছে মানা আমি বলবো না বলবো না, শরিয়াতে আছে মানা বলবো না বলবো না। রুকু সিজদাতে কি যাই গো দেখা, মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজের নাই জবর নাই চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা। নামাজ পড়ে না ঘরে শুধু পরে লম্বা পাঞ্জাবি, নবীকে ভাই বলে করে তারা দাবি। নামাজ পড়ে না ঘরে শুধু পরে লম্বা পাঞ্জাবি, নবীকে ভাই বলে করে তারা দাবি। তোর ইমান হলো চোয়া চোখে তাই দেখিস ধোয়া, তোর ইমান হলো চোয়া চোখে তাই দেখিস ধোয়া। মসজিদ মুখে নয় তুই বাড়ি করিস ফেরকা, মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজের নাই জবর নাই চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা। হিংসার আগুন কেন জলে মোদের বুকে, হিংসায় পতন ঘটে বলে দাও না তাকে। হিংসার আগুন কেন জলে মোদের বুকে, হিংসায় পতন ঘটে বলে দাও না তাকে। রহমাতুল্লাহ বলে হিংসা বিবাদ ভুলে, রহমাতুল্লাহ বলে হিংসা বিবাদ ভুলে। এক কাতারে দাঁড়াই এসো দিও না ধোকা, মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজের নাই জবর নাই চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা। মন আমার প্রশ্ন করে আলিফ কেন একাজের নাই জবর নাই চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা। www.anibas.in